الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون ولن يؤخر الله نفسا إذا جاء أجلها واللہ خبیر بما تعملون. মৃত্যু নির্ধারিত সময়ে আসবে, যেভাবে আল্লাহ লিখে রেখেছেন ওই সময়ই আসবে। একটু আগেও আসবে না আর পরেও আসবে না। তাই রব্বুল আলামিন সূরা হুদের 49 নম্বর আয়াতে বলছেন, إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. তাদের মৃত্যু যখন আসবে তখন তারা একটু সময় পিছিয়ে যেতে পারবে না, বা একটু পিছিয়ে যেতে পারবে না আর একটু এগিয়েও যেতে পারবে না। নির্ধারিত সময়ে তাদের মৃত্যু আসবেই, আপনি যেখানেই থাকবেন সেখানেই আপনার মৃত্যু আপনাকে পাকড়াও করবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সূরা মুনাফিকিন মুনাফিকুনের শেষ আয়াতে বলছেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মানুষের মৌতের সময় যখন আসবে তখন আল্লাহ পাক তাকে কোন ব্যক্তিকে কোন প্রাণীকে আল্লাহ অবকাশ দিবেন না, সময় দিবেন না। তাহলে মৃত্যু কোন সময় আসবে ওইটা আপনার লিখা আছে, তকদীরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে রব্বুল আলামিন তাকদীর লিখেছেন। কত হাজার বছর পূর্বে? 50,000। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ كتب مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة. سبحان الله. 50,000 বছর পূর্বে আকাশ জমিন সৃষ্টির রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির তকদির লিখেছেন। তাই আপনি কোন সময় আসবেন তা লিখা আছে, কোন জায়গায় যাবেন তা লিখা আছে, আজকে এই সেন্টারে আসবেন তা লিখা আছে, এখানে পানি খাবেন তা লিখা আছে, চা খাবেন লিখা আছে, খাবার খাবেন তা লিখা আছে। খাবার কতটুকু খাবেন, আপনার মন চেয়েছে বেশি খাবেন কিন্তু আল্লাহ লিখেছেন কম, কমই খাবেন, ঠিক না? ঠিক। অনেক সময় হয় আপনার মন চাইছে না, খাবারে যখন বসবেন তখন খেতে পাচ্ছেন, এটা ওই তকদির মোতাবেক। সুবহানাল্লাহ। আপনার যে মৃত্যু আল্লাহ লিখে রেখেছেন আগে বাগি। তাই আম্বে একরাম আলাইহিম সালাম যারা আগে গেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তো সৃষ্টির মধ্যে সেরা, আর সমস্ত সৃষ্টি সেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা সকলেই মারা গেছেন। তাই যদি ওরা মারা যায় তো আমরা কেন মরব না? আদম আলাইহিস সালাম সাইয়্যিদ জামিয়ে সগীরে একটি রওয়ায়াত আছে আবু হুরায়রা থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لما خلق الله آدم مسح ظهره فسقط من ظهره كل نسمة هو خالقها إلى يوم القيامة. আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন তার পিঠ থেকে কিয়ামত পর্যন্ত তার যত সন্তান রাব্বুল আলামিন বের করবেন সমস্ত সন্তান তার সামনে পেশ করে দিলেন। সুবহানাল্লাহ, তার পিঠ এরকম স্পর্শ করলেন, বলে মাসহ করেছেন রাব্বুল আলামিন। তারপরে যেসব সন্তান আদমের, আদম আলী ইসলামের যেসব সন্তানকে রব্বুল আলামিন সৃষ্টি করবেন ওদের সকলকে বের করেছেন, কিন্তু এই চিত্র তো আর আমরা বুঝবো না কিরকম, যেরকম এসছে হাদিস ওইরকম বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ, কারণ আল্লাহ যা চায় তা করতে পারে, ফাআলুল লিমা ইউরিদ। তারপরে প্রত্যেকটি মানুষের দুই চোখের মাঝে চমক সৃষ্টি করে দিলেন, নূরের চমক ওই সময়। আর রব্বুল আলামিন এদের সকলকে আদম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। আদম আলাইহিস সালাম বললেন, আই রব্বি মান হাউলা, হে আমার রব এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হা উলা ইযুরিয়াতুক, এরা হলেন তোমার সন্তান। সুবহানাল্লাহ, বলছেন ফারা রাজুলান মিনহুম আজাবাহু নূরুন আও নূরুন বাইনা আইনাইহি ফাকালা আই রাব্বি মান হাযা। ওই সময় এই সব সন্তানদের মধ্য থেকে একজনকে এরকম দেখলেন যার দুই চোখের নূর দেখে তাকে তার কাছে খুব ভালো লাগলো, আদম আলাইহিস সালামকে। তখন তিনি বললেন, আই রব্বি মান হাযা, হে আমার রব এটা কে? আল্লাহ বললেন, রাজুলুম মিন যুররিয়াতিকা ফি আখিরিল উমম ইউকালু লাহু দাউদ, তোমার সন্তানদের মধ্য থেকে আখিরিল উমম মানে তোমার সন্তানদের মধ্য থেকে শেষ পর্যায়ের শেষ উম্মতদের এক উম্মতের অন্তর্ভুক্ত হচ্ছেন এই সন্তান তোমার, আর তার নাম হচ্ছে দাউদ আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম বললেন, আই রব্বি কাম উমুরু, রব এর বয়স কত? আল্লাহ বললেন, সিত্তু নেসানা, ষাট বৎসর। কত বৎসর? সবাই জেনে সিত্তু না, সিত্তিন বুঝেন তো, সিত্তিন জানা। আদম আলাইহিস সালাম বললেন, ফাজিদহু মিন উমরি আরবাঈনা সানা, রব তার বয়স মাত্র হচ্ছে ষাট বৎসর, আপনি আমার বয়স থেকে চল্লিশ বৎসর তাকে দিয়ে দিন, তাকে আরো চল্লিশ বৎসর বাড়িয়ে দিন। মায়া লেগেছে নিজের সন্তানের প্রতি, আদর মহব্বত স্বাভাবিক। আল্লাহ বললেন, ইদান ইউক্তাব ওয়া ইউখতাম ওয়া লা ইউবাদদাল, তুমি যেরকম বলছো এরকম হলে তাহলে এটা লিখে দেয়া হবে, মোহর অঙ্কিত করে দেয়া হবে, এই সংখ্যার পাল্টানো যাবে না আল্লাহর পক্ষ থেকে। খালাস, কত বছর? আদম আলী ইসলামের বয়স থেকে চল্লিশ বছর দেয়া হল দাউদ আলী ইসলামকে, এই তার বয়স হচ্ছে একশত। বলছেন, ফালাম্মান কাযা উমরু আদম জাআ মালাকুল মাউতি فقال اولم يبقى من عمري 40 سنه, যখন আদম আলাইহিস সালামের বয়স সীমা শেষ হয়ে গেল, আসলে মালাকুল মউত আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জান কবজ করার জন্য, তাহলে এখানে কি বলছেন? মালাকুল মউত বলেছেন শব্দটা, আজরাইল কিন্তু বলেননি। আমাদের দেশে বা সব জায়গায় অনেকেই প্রচলিত আছে, কিন্তু এটা আসলে সহি হাদিস দ্বারা প্রমাণিত না। আজরাইল সহি হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে মালাকুল মউত। তাই আমি এই দর্শে আপনারা শুনেছেন মালাকুল মউতি বলে থাকি, আজরাইল বলি না, ঠিক না? আমিও চিনি, হয়তো আপনি যাচাই বাছাই করে দেখবেন হ্যাঁ অমুক বলেছেন তুমুক বলেছেন, কিন্তু ওইটি বেশ সঠিক যে শব্দ ব্যবহার করেছেন বা উল্লেখ করেছেন স্বয়ং রব্বুল আলামিন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল লাযী উক্কিলা বিকুম, আল্লাহ বলেন আপনি বলে দিন তোমাদের জান কবজ করেন মালাকুল মাউত, বলেননি আজরাইল, কথা বুঝছেন? আর এই হাদিস আপনি দেখলেন মালাকুল মাউত আসলেন মালাকুল মাউত মৌতের ফেরেশতা, যখন আসলেন মৌতের ফেরেশতা আদম আলী ইসলামের কাছে, আদম আলী ইসলাম বললেন তাকে আমার উমর বয়স তো এখনো ৪০ বছর বাকি আছে, কত বছর বাকি? ৪০ বছর। قال اولم تعطيها ابنك ادم, তিনি বললেন আপনি কি আপনার বয়স আপনার সন্তান ইবনাকে দাউদ আপনার সন্তান দাউদকে দেননি? ওই আদম আলাইহিস সালাম বলে গেছেন, তাহলে মানুষ মাত্র ভুল হয়, ভুল হয় কিনা? বলছেন فجحدت ذريته ونسي آدم فنسيت ذريته وخطي آدم فخطئت ذريته, আদম অস্বীকার করলেন ফলে তার সন্তানরা এরকম অস্বীকার করে, আদম ভুলে গেলেন ফলে তার সন্তানরাও ভুলে যায়, আদম ভুল করেছেন পরে তার সন্তানরাও ভুল করে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের খাতাখুচির মাফ করুন। এখানে উদ্দেশ্য আদম আলাইহিসসালাম মানব জাতির পিতা, কুত থেকে শুরু হয়েছে মানব, আদম আলাইহিসসালাম থেকে, যে আদম আলাইহিসসালামকে স্বয়ং রব্বুল আলামিন তার নিজ দু হাত দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার, রব্বুল আলামিন নিজে বলেছেন খালাকতু বিয়াদাইয়া, আমি নিজ দু হাত দ্বারা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছি, সরাসরি সৃষ্টি করেছেন মাটি দ্বারা। সুবহানাল্লাহ, তাহলে আদমের কত ইজ্জত! এই আদম বাঁচতে পেরেছেন, বয়স কত ছিল? ১০০০, দিয়ে দিলেন ৪০ বছর দাউদ আলাইহিসসালামকে এই হাদিস দ্বারা, পরে তার বয়স রইল কত? ৯৬০ বছর। পরবর্তীতে আদম আলাইহিসসালাম মারা গেছেন। এমনি ভাবে যত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম ছিলেন সবাই মারা গেছেন। এদের মধ্যে থেকে আরেকজনের ঘটনা শুনেন, বুখারি আর মুসলিমের রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালাকুল মউতকে পাঠানো হলো মূসা আলাইহিসসালামের কাছে। মূসা আলাইহিসসালামের জান কবজ করবেন, মূসা আলাইহিসসালাম বলেছেন ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন মালাকুল মউত আসলেন মূসা আলাইহিসসালামের কাছে, আর মালাকুল মউত আসতেন ওই জমানায় মানুষের আকারে, আর ভালো লোক হলে তাদের ওই হিসাবে পরীক্ষা। সুবহানাল্লাহ, এসেছেন মূসা আলাইহিসসালামের কাছে, মূসা আলাইহিসসালাম তাকে একটা থাপ্পড় মারলেন, কারণ মূসা আলাইহিসসালাম রাগা মানুষ, রাগ বেশি, আমাকে আমার জান কস করবে কেন, তাই না? দিলেন থাপ্পড়, অন্য ফর্মে এসেছে ওই সময় তার একটা চোখ নষ্ট করে দিয়েছেন বা চোখ উপড়ে ফেলেছেন। আল্লাহর পক্ষ থেকে আবার মূসা আলাইহিসসালামের শক্তি কত বেশি ছিল, এবার আপনারা বুঝুন মূসা আলাইহিসসালামের শক্তি কিরকম ছিল। আল্লাহু আকবার। এবারে মালাকুল মউত গেলেন রবের কাছে, বলছেন ফরাজ ইলা রব্বিহি ফকাল আরসালতনি ইলা আব্দিন লা ইউরিদুল মউত, আল্লাহর কাছে গিয়ে বললেন হে রব, আপনি আমাকে আপনার এমন এক বান্দার কাছে পাঠালেন যে মৌত চায় না। তখন আল্লাহ বললেন ইরজি ইলাইহি ফাকুল লাহু ইয়াদা ইয়াদাহু আলা মাতনি থাওরিন ফালাহু বিমা খাগাত্তাত ইয়াদুহু বিকুল্লি শাআরাতিন সানা। যাও তুমি মুসার কাছে, ওকে গিয়ে বলো সে যেন একটা ষাঁড়ের পিঠে হাত রাখে, তার হাত ষাঁড়ের যেসব পশম তার হাতের ভিতরে আসবে প্রত্যেকটি পশমের বদলে তাকে এক বছরের বয়স দেয়া হবে। তাকে গিয়ে বলো আল্লাহর পক্ষ থেকে কি বলেন, তাহলে আপনার হাত যদি রাখেন ষাঁড়ের উপরে কতটা পশম আসবে আপনার হাতের ভিতরে আপনি বলতে পারেন? গুনেই তো মুশকিল। আল্লাহু আলাম। যাও গিয়ে বলো। যখন আসলেন মালাকুল মউত, এবারে তিনি বলতে বুঝতে পেরেছেন যেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, বলছেন ইয়া রাব্বি সুম্মা মাযা, ও আল্লাহ এরপরে কি? আল্লাহ বললেন সুম্মাল মউত, তারপরে মউত, একদিন তোমাকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ইযা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআ ওয়ালা ইয়াস্তাকদিমুন। তোমার মৃত্যুর সময় ঘন্টা যখন আসবে তখন নির্ধারিত সময়ে আসবে, তুমি মৃত্যুকে ডিঙ্গিয়ে তুমি এগিয়েও যেতে পারবে না আর পিছনেও যেতে পারবে না, মৃত্যু তোমাকে নির্ধারিত সময়ে এসে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুকে কেউ পালিয়ে যেতে পারবে? মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। তাই আমরা তো সবসময় বুঝা যায় যখন দুনিয়ার কাজে লাগি মনে হয় মৌত বলতে কিছুই নাই, শুধু কামাই, তাই হালাল হোক তাই হারাম হোক মাফি মুশকিলা ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি অনুমান হচ্ছে কিনা? এবারে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আন ইউদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসাতি রামিয়ান রামিয়াতান বিহাজারিন। ওই আরদুল মুকাদ্দাসা বলতে বাইতুল মুকাদ্দিসের খাঁচি যেন তাকে করে দেয়া হয়, ওর নিকটবর্তী করে দেয়া হয়, মানে ওখান থেকে যদি কেউ পাথর মারে তাহলে কতটুকু দূর যাবে ওই রকম দূরে বাইতুল মুকাদ্দিস থেকে যেন তাকে তাকে করে দেয়া হয়, আর ওখানে যেন তার জান কবজ করা হয় আর ওখানেই যেন তাকে দাফন করা হয়, এটি তার উদ্দেশ্য। আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু আনহু ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু সামা لأريتكم قبره إلى جانب الطريق تحت الكثيب الأحمر جدي أمي وخانة حكتم تهالي أمي تمدرك ذكي ديتام موسى عليه السلام القبر كتاجه بلچن اتلال ستوپر نيچه راستر پارشه خوچه موسى عليه السلام القبر تهالي تكون جگه بيت المقدس سبحان الله بحمده اچه ماره بولون موسى عليه السلام بسته برچن এটা তো আমরা সরাসরি দেখলাম হাদিস, আর বাকি নূহ আলাইহিস সালাম মারা গেছেন, ইদ্রিস আলাইহিস সালাম মারা গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেলেন, ইসমাইল আলাইহিস সালাম মারা গেলেন, ইসহাক আলাইহিস সালাম মারা গেলেন, ইলিয়াস আলাইহিস সালাম মারা গেলেন, ইলিয়াসা আলাইহিস সালাম মারা গেলেন, যেসব আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের কথা রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদীসে মুবারাকায় উল্লেখ করেছেন, সবাই মারা গেছেন, শুধু একজন রয়েছেন জিন্দা, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন উপরে তুলে নিয়েছেন জিন্দা অবস্থায়, কেয়ামতের পূর্বে তিনি আবার নামবেন, ঠিক না ভাই? আমরা জানি আমরা তিনি আসবেন, আবার তিনিও মারা যাবেন, তিনিও জিন্দা থাকবেন না। আর আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তাই কয়েকটি হাদিস শুনুন এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। মৌতির কথা যেন আমাদের স্মরণ থাকে, তাই এগুলি আলোচনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা গেছেন কিনা, কিছু লোক বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা যাননি, জাহিল জুহাল অথবা মুশরিক পর্যায়ের লোক যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা যাননি, তাহলে কোথায় গেলেন? তাই আপনি শুনুন, বুখারি শরীফের 4429 নম্বর হাদিসে এসেছে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, বলছেন কানা উমর ইবনে খাত্তাব ইবনি ইবনে আব্বাস ফাকাল লাহু আব্দুর রহমান ইবনে আউফ ইন্না লানা আবনাআন মিসলাহু ফাকাল ইন্নাহু মিন হাইসু তাআলাম ফাসআলা উমর ইবনে আব্বাস عن هذه الآية إذا جاء نصر الله والفتح فقال أجل رسول الله صلى الله عليه وسلم أعلمه إياه فقال ما أعلم منها إلا ما تعلم سبحان الله عمر بن الخطاب رضي الله عنه عبد الله بن عباس কে তার কাছে রাখতেন। عبد الله بن عباس যাকে বলা হয় رئيس المفسرين صحابه کرام দের মধ্যে থেকে, আর رب العالمين তাকে এরকম জ্ঞান দান করেছিলেন। আর তাও ছিল এর মধ্যে আছে বিশেষ দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আব্দুল্লাহ বিন আব্বাসের খালা ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, মাইমুনার বাড়িতে তিনি গেছেন, তার খালার বাড়িতে। আমরা যাই কিনা আত্মীয়জনের বাড়িতে, ছোটবেলা খুব আনন্দ লাগত, মামার বাড়ি গেলেন, খালার বাড়ি গেলেন, ফুফুর বাড়ি গেলেন, মাশা আল্লাহ খুব ভালো মমতাজ। হ্যাঁ, এমনও দেখবেন ছেলেরা মেয়েরা ওখানে যায়, ওখানে গেলে খুব সুন্দর, নিজের বাড়ি থেকে ওখানে ভালো, ঠিক না? ঠিক আচ্ছা, আপনি একটু খেয়াল করেন, আপনি একটু স্মরণ করুন, আপনার মামা বাড়িতে গেছেন কিনা, যদি কেউ এরকম হয় তার মামা নাই তাহলে মুশকিল, আল্লাহ এতিম, ঠিক না? মামার বাড়ি আছে, খালার বাড়ি যায়, খালুর বাড়ি যায়, হ্যাঁ ওই মাশাআল্লাহ, এটা আগে থেকেই ছিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু আনহুমা তার খালার বাড়িতে গেলেন, নাম হচ্ছে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, আর মাইমুনা হচ্ছেন আমাদের আম্মাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি ওযু টুযু করে বা হ্যাঁ বা গেছেন ওখানে পেশাব ইত্যাদির জন্য শৌচকার্য সম্পাদন করেছেন বা করার জন্য গেলেন, এমনি মুহূর্তে দেখেন পানি উপস্থিত, পানি উপস্থিত, বললেন এটা কে করলো? আব্দুল্লাহ বিন আব্বাস বললেন আমি নিয়ে এসছি। সুবহানাল্লাহ, আচ্ছা মনটা কত খুশি লাগবে যদি একটা মানুষ একটা বাচ্চা এরকম নিয়ে আসে পানি উজু করার জন্য অথবা পেশা পায়খানা করে ইস্তেঞ্জা করার জন্য নিয়ে আসে, কত খুশি লাগে আমাদের কাছে, ভালো লাগে না? কিন্তু কেউ যদি এরকম নিষ্ঠুর থাকে, নির্দয় থাকে, সেটা ভিন্ন কথা। আমার সাধারণত খুব ভালো লাগে, মন থেকে দোয়া আসে, আপনি তাকে বলুন বা না বলুন, মুখ দিয়ে বলুন বা না বলুন, কিন্তু মন থেকে আসে দোয়া। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, বলেছিলেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা, হে আল্লাহ তুমি তাকে কিতাবের জ্ঞান আর সুন্নতের জ্ঞান দান করো। ওই আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য দোয়া, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তাবীল, ওয়া আল্লাহ তুমি তাকে জ্ঞানী দিনের জ্ঞান দান করো আর তাকে কোরআনের ব্যাখ্যা বুঝার মতো জ্ঞান তাকে দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই মুহূর্তে তাহাজ্জুদের সময় তার জন্য দোয়া করেছেন, এমন সময় দোয়া করলেন যখন রব্বুল আলামিন তার যে কোনো মুমিন বান্দার দোয়া কবুল করে, আর এই সময় দোয়া করেছেন তার জন্য সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছেন। এজন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের প্রধান। মাশাআল্লাহ, দেখেন কিরকম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ছোট ছিলেন, বাচ্চা, তার বৈঠকখানা উমর ইবনে খাত্তাব আব্দুল্লাহ বিন আব্বাসকেও রাখতেন। বড় বড় সাহাবা যারা তারাও আছেন। ওই সময় আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু উমর ইবনে খাত্তাবকে বললেন, এর মতো তো আমাদেরও ছেলে আছে, আপনি ওকে রাখেন, তাহলে আমাদের ছেলেদেরকেও রাখতে হবে, তাই নাকি? তখন উমর বললেন, ইন্নাহু মিন হাইযু তাআলাম, তুমি জানো ওকে, বুঝো কেন রাখছি। সব বাচ্চা সমান হয় না, হয় নাকি? সব বাচ্চা তো আর সাকিব হয় না, হয়? সাকিব বুঝেন, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি যে ছেলেটি এক নম্বর হয়েছে কয়েকবার, তাই আমি বললাম সব বাচ্চা তো আর সাকিব হয় না, হয় নাকি? সব বাচ্চা আব্দুল্লাহ বিন আব্বাস হয় না রাদিয়াল্লাহু আনহুমা, সব বাচ্চা আব্দুল্লাহ বিন উমর হয় না, সব বাচ্চা হাসান হয় না, সব বাচ্চা হুসাইন হয় না, সব বাচ্চা উসামা হয় না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সব সমান না। আমার ছেলেও আছে এরকম বললে হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে। এই ব্যবধান কার পক্ষ থেকে? আল্লাহর। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম কি সমান ছিলেন? সবার মর্যাদা কি সমান ছিল? বর্তমানে পৃথিবীতে যারা অবস্থান করছেন সমস্ত মানবের মর্যাদা কি সমান? সমান না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মর্যাদা পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, কোরআনের তাফসীর বুঝেন ভালো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন সবাইকে, আব্দুল্লাহ বিন আব্বাস উপস্থিত, বলতো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা বা এই আয়াতগুলির তাফসীর কি বলতো? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তাফসীর কি? বিভিন্ন জনে বিভিন্ন তাফসীর পেশ করলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন আব্বাসকে প্রশ্ন করলেন, বলতো এর তাফসীর বা ব্যাখ্যা কি? এই সূরা দ্বারা কি বোঝানো যাচ্ছে, বোঝানো হয়েছে, কি বুঝলাম আমরা? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই সূরা দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ, নবীর মৃত্যু বোঝানো হয়েছে। আজালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইবনে খাত্তাব বলেন, ও আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি যে তাফসীর করেছো এই তাফসীর আমিও জানি, এই তাফসীর ছাড়া আর কোন তাফসীর আমি জানি না। তাহলে এই সূরায় ইঙ্গিত দেয়া হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিকে। তাই আমি বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন না জিন্দা আছেন? তাহলে যারা বলে জিন্দা নবী জিন্দা নবী, সঠিক না ওঠি? ভালো করে বুঝো, বাংলাদেশ গিয়ে আমরা জিন্দা নবী হ্যাঁ হিল হুন মারো না। আব্দুল্লাহ বিন আব্বাস সহিহ বুখারী আর মুসলিম, সহিহ বুখারী রিওয়ায়াত পেশ করলাম আরবা আরবা ইসনা ইনতিসা 4429 নম্বর হাদিস, ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক অনুচ্ছেদ রয়েছে, বুহারিতে বাব ওয়াফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ওয়াফাত, ওয়াফাত মানে কি মৃত্যু। তাহলে ইমাম বুহারিও ভুল করেছেন, তিনি ওয়াফাত না বলে বলার ছিল বাব হায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি, ঠিক না? ওটি বলেন তো কি বলেছেন, ওয়াফাত নবী সাল্লাল্লাহু আলাইহি, নবীর ওয়াফাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মারা গেছেন। আসেন কয়েকটা ঘটনা শুনি বা কয়েকটি হাদিস শুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও সহিহ বুখারী রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, যেদিন মারা গেছেন ওই দিন সকালবেলা তিনি একটু ভালো ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় আলিয়া সুনহ নামক স্থানে তার একটা বাড়ি ছিল, ওখানে গেলেন। মনে করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো, একটু যাই। পরে শুনতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তখন সাহাবাদের মধ্যে মতবিরোধ। কেউ কেউ বললেন নবী মারা যাননি, কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তাদের অন্যতম হচ্ছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু। এই জায়গায় কিন্তু তার তাফসীর বুঝতে বেশ কম হয়ে গেছে, উমর ইবনুল খাত্তাব। হ্যাঁ, কিন্তু এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঠিক তাফসীর বুঝেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে এই বুঝ দিয়েছে। বিশেষ বিশেষ অবস্থানে দেখা যায় আবু বকর সবার আগে রাদিয়াল্লাহু আনহু, এখানে আবু বকর সবার আগে। আবু বকর সুনহ নামক স্থানে তার বাড়িতে ছিলেন, যখন শুনতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তখন তিনি আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, তার জিগরের টুকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। সুবহানাল্লাহ, আয়েশার কত মর্যাদা! এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক আবৃত দেখলেন, ঢাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে মুখমণ্ডল থেকে চাদর সরিয়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল চুমু খেলেন সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি, আর বললেন হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি একবারই মরবেন, দুবার মরবেন না, অতএব আপনি মারা গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আসলেন মসজিদে নববীতে, কারণ আয়েশার বাড়ি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ তো বস দেয়ালের বেশ কম ছিল। এসে দেখলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বক্তব্য রাখছেন। তিনি বলছেন, কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তাহলে আমি তার মাথা শিরচ্ছেদ করে দিব, দ্বিখণ্ডিত করে দিব। উমর আসলেন আবু বকর, এসে বললেন ইজলিসিয়া ওমর, ওমর তুমি বসে যাও। ওমর কিন্তু বসছেন না, কারণ এত বড় বিপদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, সহ্য করতে পারেননি ওমর ইবনুল খাত্তাব, ওরে ভুলে গেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। সুবহানাল্লাহ, ওমর বলছেন আমি বসতে পারবো না, বলছেন আবা ওমর ওয়াই ইজলিস, فأقبل الناس إليه وتركوا عمر। এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, তখন দাঁড়িয়ে গেলেন লোকজন আবু বকরের দিকে চলে আসলেন, ওমরকে সকলে ছেড়ে দিলেন, কারণ সবাই জানতেন নবীর স্থলাভিষিক্ত হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওমরকে ছেড়ে দিয়ে আবু বকরের দিকে সবাই আসলেন। এবারে আবু বকর বললেন অবশ্যই তিনি আল্লাহর গুণগান বর্ণনা করেছেন, বলছেন আম্মা বাদ فمن كان منكم يعبد محمدا فإن محمدا قد مات ومن كان منكم يعبد الله فإن الله حي لا يموت. তোমরা শুনো, তোমাদের মধ্য থেকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত তাদেরকে জেনে রাখা উচিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। কে বলছেন এটা? আমি বলছি না, আবু বাকা। সহি বুখারী বের করে দেখুন। আপনি বলবেন না আপনি হয়তো নোট করে নিয়ে এসছেন, বুখারীতে নাই। আপনি এখন গিয়ে দেখুন বুখারীতে রয়েছে স্বয়ং আবু বকর আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত রওয়ায়াত। বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর পূজা করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ইবাদত করত, তাদেরকে জেনে রাখা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করত তাদেরকে জেনে রাখা উচিত আল্লাহ হাই, আল্লাহ লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ কখনো মরণ বরণ করবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ মরবে নাকি? তাই আমরা দেখুন কি সুন্দর পড়ি আয়াতুল কুরসিতে, الله لا إله إلا هو الحي القيوم, الله لا إله إلا هو الحي القيوم, الله চিরস্থায়ী, الله চিরঞ্জীব, الله শুরু الله শেষ, هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. আল্লাহর মরণ নাই, যা যিনি মরণশীল তিনি মরবে, আল্লাহ তো মরণশীল না, আল্লাহ আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহর তো মৃত্যু আসে না, মৃত্যু আসে তারই যে সৃষ্টি, কার মৃত্যু আসে? আমার নবী সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। বলছেন তারপরে কোরআনে করিম থেকে আলে ইমরানের 144 নম্বর আয়াত, সূরা জুমরের 30 নম্বর আয়াত পাঠ করলেন কি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানক্বালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। আরেকটি আয়াত পাঠ করলেন, ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল মাত্র, কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর পূর্বে অনেক অনেক রাসূল চলে গেছেন, তার মানে মারা গেছেন। বলি সুবহানাল্লাহ, যে মারা যাবে না সে কে? আল্লাহ। যে মারা যাবে না সে কে? আল্লাহ। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আল্লাহ বলছেন যেভাবে অন্য সব রাসূলগণ অন্য সব নবীগণ মারা গেছেন, ওইভাবে তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মারা যাবেন। তাই আল্লাহ বলছেন আফা ইম্মাতা আও কুতিল, যদি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান কিংবা শহীদ হয়ে যান, তাহলে তোমরা কি ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা পিছনের দিকে ফিরে যাবে? সাহাবায়ে কেরামদেরকে বলছেন যদি তিনি মারা যান কিংবা শহীদ হয়ে যান তাহলে তোমরা কি পিছনের দিকে ফিরে যাবে? আল্লাহ বলে কি, ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইআ। কেউ যদি পিছনের দিকে ফিরে যায় অর্থাৎ মুরতাদ হয়ে যায়, সঠিক দিন ছেড়ে দেয়, দিনে ইসলাম ছেড়ে দেয়, দিনে হক ছেড়ে দেয়, ওই দিন ছেড়ে দেয় যেদিন নিয়ে এসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহর সে কোন ক্ষতি করতে পারবে না, ক্ষতিটা তারই হবে। তরিকা ছেড়ে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছেড়ে দেই, আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি হবে না। ক্ষতি হবে নাকি? আল্লাহ আমাদের ঠেকায় নাকি? না। আল্লাহ আমাদের ঠেকায় না, আল্লাহ কারো ঠেকায় না, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরাই হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাই যে সব মুসলমানের বাচ্চা বর্তমানে মুলহিদ হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, আর আমার নবী করুণার ছবি রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চর্চা করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতে, ওইসব মুরতদ মুরতদ হচ্ছে, ওরা কিন্তু চিরকাল জাহান্নামের জন্য মুরতদ হয়ে গেছে, ওদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলছেন ফালাইয়া দুরাল্লাহ শাইআ, ওই মুসলমানের বাচ্চা আগে যে মুসলমান ছিল বর্তমানে মুলহিদ হয়ে গেছে, মুরতদ হয়েছে, ও কিন্তু আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। বলেন পারবে না ইনশাআল্লাহ। আমার নবীর ইজ্জত আছে, তার ইজ্জত আবাদুল আবাব চিরকাল থাকবে ইনশাআল্লাহ, কেয়ামত পর্যন্ত থাকবে, কেয়ামতের দিনও থাকবে, কেয়ামতের পরেও থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি তোমার ইজ্জত বাড়িয়ে দিয়েছি, যার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। এই আয়াতে এই সূরায় কার কথা বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আচ্ছা, এইগুলো এক আয়াত। আরেক আয়াতে কি বলছেন? সূরায়ে জুমারের 30 নম্বর আয়াত বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও মরবেন আর তারাও মরবে। মাইয়িত মানে কি বলেন তো? কেন মানুষ বুঝে না? আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাকা কামালিকে তুমি, নিশ্চয়ই আপনি মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন আর তারাও মরবে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আচ্ছা শুনেন, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন لَكَأَنَّ النَّاسَ لَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنزَلَ هَذِهِ الْآيَةَ حَتَّى تَلَاهَا أَبُو بَكْرٍ فَتَلَقَّاهَا مِنْهُ النَّاسُ كُلُّهُمْ فَمَا أَسْمَعُ بَشَرًا مِنَ النَّاسِ إِلَّا يَتْلُوهَا। বলছেন লোকজন যেমন ইসলামের অনুসরণ লোকজন যেমন আল্লাহর বিধিগুলি ভুলে গেছে, ওরা যেন জানে না কি আল্লাহ যেমন জানে না, তখন তারা মনে করছেন যেমন এই আয়াত এই মুহূর্তেই নাজিল হয়েছে, সবাই বলে গেছে, আবু বকর বলেননি রাদি আল্লাহু আনহু। এবারে সবাই যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই দুটি আয়াত শুনলেন, তখন তারা সবাই আয়াত পড়তে লাগলেন। বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানক্বালিব আলা আ'কিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এরপরে কি বলছেন? বলছেন ফা আখবারানি সাঈদ ইবনুল মুসাইয়্যিব, সাঈদ ইবনুল মুসাইয়্যিব আমাকে বলেছেন, কোন এক রাবী বলছেন আন উমর قال والله ما هو الا ان سمعت ابا بكر تلاها فعقرت حتى ما تقل رجلي وحتى هويت الى الارض حين سمعته تلاها علمت ان النبي صلى الله عليه وسلم قال ان النبي صلى الله عليه وسلم قد مات। উমর ইবনে খাত্তাব বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, যখন আমি আবু বকর সিদ্দিক থেকে এই আয়াতগুলি পড়তে শুনলাম দুটি আয়াত, তখন আমি আর আমার পাড় খাড়া রাখতে পারিনি। সুবহানাল্লাহ, আমি আমার পাড় খাড়া রাখতে পারিনি, আমি পড়ে গেছি জমিনে। বুঝতে পারলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এর পূর্বে কিন্তু তিনি রাগে গুছায় বলেছেন যে কেউ বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন তাকে এরকম দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, তার শিরচ্ছেদ করা হবে। আবু বকর যখন এই আয়াত পাঠ করলেন, বলছেন যখন এই আয়াতগুলি তিনি পাঠ করলেন, তখন আমি বুঝলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আমার দু পা আমাকে আমি খাড়া রাখতে পারিনি, আমার দু পা পায়ের নোলা কিন্তু পড়ে গেছে, আমি জমিনে পড়ে গেছি। তখন আমি জানতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। হাদিসটি কোথায় জানেন? সহি বুখারীতে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, আমিন, হেদায়েত দিন, আমিন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে এবারে পেশ করব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সনদ দ্বারা বলছেন, عن عائشة دخل عبد الرحمن بن أبي بكر على النبي صلى الله عليه وسلم وأنا مسندته إلى صدري ومع عبد الرحمن سواك رطب يستن به فأبده رسول الله صلى الله عليه وسلم بصره. عائشة رضي الله عنها بولن عبد الرحمن بن أبي بكر ارتد أبو بكر چلے আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান বিন আবি বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘরে আসলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ঘরে এসেছেন। ওই ঘরে, ওই ঘর কার ঘর? আয়েশা বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মুহূর্তে আমি আমার বুকে তাকে টেক লাগিয়ে বসিয়েছিলাম। সুবহানাল্লাহ, আয়েশার বুকে আছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝেন তো কত আয়েশার কত ফজিলত, কত মর্যাদা। এমনি মুহূর্তে আব্দুর রহমান বিন আবি বকরের কাছে একটা মিসওয়াক ছিল, তাজা মিসওয়াক। ওই মিসওয়াক দিয়ে তিনি মিসওয়াক করছিলেন। ইস্তান নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক তার দিকে পড়ে গেল, ওই মিসওয়াকের দিকে। বোঝা যাচ্ছে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে চাইছেন। মা আয়েশা বলেন, আমি ওই মিসওয়াক নিলাম আব্দুর রহমান বিন আবি বকরের কাছ থেকে, নিয়ে ওকে একটু ভাঙলাম আর ওকে ঝাড়লাম আর তাকে সুগন্ধি মাখালাম, তারপরে ওই মিসওয়াককে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলাম, যার ফলে এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিসওয়াক দ্বারা তিনি মিসওয়াক করলেন। দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াককে কত ভালোবান। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিওয়াক মিতহারা, মুখ পরিষ্কারের একটা মাধ্যম, পবিত্র রাখার মাধ্যম হচ্ছে সিওয়াক বা মিসওয়াক। না মিসওয়াক বলেন তো নাকি মিসওয়াক। আর কি হয়? এর দ্বারা রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যায়। মুখের দুর্গন্ধ নিয়ে যাবেন মসজিদে, আপনি সেজদা বলছেন সুবহান রাব্বিয়াল আলা, যে আপনার কাছে আছে ওর দুর্গন্ধ লাগছে, কিরকম লাগবে তা? এরকম মাঝে মধ্যে একজন দুইজন পাওয়া যায় আর কি। তাই সবসময় মসজিদে যাওয়ার আগে খেয়াল রাখবেন মুখ পরিষ্কার আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিসওয়াক করেছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তানা ইস্তিনানান কাত্তু আহসানা মিনহু। তিনি বলেন, এর পূর্বে এরকম সুন্দর করে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম সুন্দর করে আর কখনো মিসওয়াক করতে দেখিনি। এই দিন যেভাবে তিনি সুন্দর করে মিসওয়াক করেছেন সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। বলছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক থেকে ফারিগ হলেন, মিসওয়াক করে নিলেন, তখন তার হাত মুবারক অথবা আঙ্গুল মুবারক উপরের দিকে তুলে বললেন, ফিররাফিকিল আলা, ফিররাফিকিল আলা। অন্য রওয়ায়েতে আছে, আল্লাহুম্মার রফীকাল আলা। কি বলেছেন? আল্লাহুম্মার রফীকাল আলা। অন্য রওয়ায়েতে আসছে, আল্লাহুম্মা আলহিকনি বিররফীক, ওয়াল্লাহ তুমি আমাকে উচ্চ পর্যায়ের যেসব সাথীরা রয়েছে আমার, তুমি তাদের সাথে আমাকে মিলিয়ে দাও। আর রফিক, রফিক মানে সাথী, আর আলা হচ্ছে উঁচু স্থানের। এই যে উঁচু স্থান বলতে কি, কেউ কেউ বলেছেন জান্নাত, হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কেউ কেউ উল্লেখ করেছেন তার মানে হচ্ছে আর রফিক আল আলা বলতে জান্নাত, আর কেউ কেউ বলেছেন আর রফিক আল আলা বলতে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম। সবই সঠিক, কারণ জান্নাতও সঠিক, আবার ওই আম্বে একরাম আলাইহিম আসসালাম তার যারা ওর সঠিক ফেরেশতাগণ সঠিক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদাঈ ওয়াস-সালিহীন, যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর রাসূলের আনুগত্য করবে, তারা থাকবে কোথায়, কার সাথে থাকবে? আল্লাহ বলছেন নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, নেক লোকদের সাথে থাকবে, সিদ্দীকদের সাথে থাকবে, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা সবার উপরে, তাই উনি সবার হাতে ওখানে যারা আছে সবচেয়ে বেশি উঁচু মর্যাদা সম্পন্ন, ওদের সাথেই আল্লাহ রসুল সাল্লাম রয়েছেন। তাই আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহুম্মা রফীকাল আলা। আরেকটি হাদিস শুনুন, যেহেতু সময় হয়ে গেছে একটা হাদিস বলেই শেষ করে নেব। ইমাম বুখারি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তার সনদ দ্বারা বলছেন أن عائشة كانت تقول إن من نعم الله علي أن رسول الله صلى الله عليه وسلم توفي في بيتي، الله أكبر، وفي يومي وبين سحري ونحري، وأن الله جمع بين ريقي وريقه إن موته، سبحان الله. বলছেন আল্লাহ যেসব নিয়ামত ইহসান অনুগ্রহ আর দয়া আমার উপর করেছে, এইসব অনুগ্রহ সমূহের মধ্যে অন্যতম একটি অনুগ্রহ আর দয়া হল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেই মারা গেছেন। কার ঘরে? ওয়া ফি ইয়াউমি, আর আমার দিনেই মারা গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব স্ত্রী ছিলেন সবার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা পালা করে থাকতেন, তাই তো? যখন সাহাবায়ে কিরাম, যখন উম্মাহাতুল মুমিনিন অন্য সব আমাদের মায়েরা দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে থাকতে চান, তখন সবাই একমত হয়ে বললেন আপনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকুন। সুবহানাল্লাহ। এবারে তো ওখানে আছেন, আচ্ছা কিন্তু মৃত্যু কোন দিন আসলো? অন্য কারো পালার দিন আসেনি, মৃত্যু এসেছে যেদিন ছিল, যেদিন পালা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার, ওই দিন এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌত। আর তার বাড়িতে আছে তো আগে থেকে। আর আরেকটা কি, ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি, সাহর মানে ফুসফুস, মিশকাতের হাশিয়া লিখেছেন শেখ আসাদুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, সাহর মানে ফুসফুস আর নাহর হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে নাহরি মানে জায়গা আর কি। তাই এই বুকে, আমার বুকে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে আগে রিওয়ায়াত আপনারা শুনেছেন, আমার বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি টেক লাগিয়ে রেখেছি, আর এমনি মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। বলছেন আরেকটা গুণ কি, ওয়া ইন্নাল্লাহা জামা বাইনা রীকি ওয়া রীকিহি ইনদা মাউতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার থুতু আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু একসাথে মিলিয়ে দিয়েছেন তার মৌতের সময়। বলছেন আব্দুর রহমান বিন আবি বকর আমার কাছে আসলেন, ওই সময় মিসওয়াক ছিল তার হাতে, তারপরে আল্লাহ রসুল সময় মিসওয়াক দেখলেন, আমি মনে মনে ভাবলাম আল্লাহ রসুল সাল্লাম মিসওয়াক পছন্দ করছেন, তখন আমি বললাম ইয়া রসুল আল্লাহ আখুযুহু লাক, মিসওয়াক কি আপনার জন্য, আপনাকে দেব, এনে দেব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারছেন না, তার মাথা মুবারক দ্বারা ইশারা করলেন, বলছেন ফাআশারা বিরাসিহি আন্নাম, সুবহানাল্লাহ, মাথা মুবারক দ্বারা ইশারা করলেন হ্যাঁ, বলছেন আমি তখন ওখান থেকে নিয়ে তার মিসওয়াকটা আনলাম, এইভাবে দেখলাম মিসওয়াকটা কঠিন, তখন আমি উলাইয়িনুহু কুলতু উলাইয়িনুহু লাক, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম হে আল্লাহ রাসূল এই মিসওয়াকটা একটু শক্ত লাগছে, আমি এটা কি আপনার জন্য নরম করব? তিনি বললেন হে নরম করো। তখন আমি তাকে এই মিসওয়াকটি চাবিয়ে চাবিয়ে আমি নরম করলাম, যখন তিনি চাবালেন তখন তো তার থুতু ওই মিসওয়াকে লেগেছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক মুবারক নিয়ে তিনি মিসওয়াক করেছেন। মা আয়েশা বলেন আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন যেসব অনুগ্রহ আর ফজল আর ইহসান করেছেন, অন্যতম হচ্ছে একটা ওইটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যাবার পূর্বে আমার তুতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখ মুবারকে ঢুকেছে। আল্লাহু আকবার, দেখছেন আয়েশা বুঝলো? কিন্তু এত ছোট্ট ওই জিয়ারা এমন খবিস, এমন দল আর গুমরার পপ্রস্ত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপর তারা এখনো অপবাদ দেয়। বলছেন এমনি মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে একটা পান পাত্র ছিল, পানির পাত্র ছিল। বলছেন রাকওয়া বাউলুবা, উদ্দেশ্য পানির পাত্র। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার হাত মুবারক ওই পানিতে রাখেন, পানি ঢুকিয়ে আবার দুই হাত দ্বারা তার মুখমন্ডল মাসাহ করেন আর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ কালাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। একথা বলে তিনি বলছেন ইন্না লিল মাউতি সাকারাত, মৌতের কষ্ট আছে। কি আছে? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৌতের কষ্ট হয় তাহলে আমাদের মৌতে কি কষ্ট হবে না ভেবে চিন্তা চিন্তে চলা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কষ্ট হয়েছে, মৌতের কষ্ট সবারই, মৌতের কষ্টের সম্মুখীন হতে হবে সবাইকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৌতের কষ্ট হচ্ছে, তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। তারপর ثم نصب يده فجعل يقول في الرفيق الاعلى حتى قبض ومالت يده। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুললেন আর বলছেন ফির রাফিকিল আলা, উচ্চ পর্যায়ের সেই সব সাথীর সাথে আল্লাহ তুমি আমাকে মিলিয়ে দাও। একথা বলতে লাগলেন। তারপরে আল্লাহ এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ হয়ে গেছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক অটোমেটিকলি উপরে ছিল, তো ওটা ঝুঁকে পড়েছে সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহ। তাহলে আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কিনা? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান তাহলে আমরাও তো মরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করে গেছেন, বলছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। কত বছর বয়স? আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, যারা এই সংখ্যা পার হবে তাদের সংখ্যা কম হবে। আর আমরা দেখতে পাই 70 বছর পার হয়ে গেলে মানুষের কি অবস্থা হয়, ঠিক না ভাই? চলতে পারে না, নড়তে পারে না, কিছুই করতে পারে না। তাই আসল জিন্দেগি 60 বছর আগেই মনে করো। আল্লাহ আমাদেরকে যতদিন জিন্দা রাখবেন আমাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন, সবল রাখেন, সচ্ছল রাখেন, তার সৃষ্টির অমুখাপেক্ষী বানিয়ে যেন রাখেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মৌতের জন্য সব সময় প্রস্তুত থাকার তৌফিক দাও। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করো, আল্লাহ আমাদের আম্মা আব্বাকে মাফ করো। রাব্বিরহামহুমা কামা রাব্বায়া ني صغيرا رب ارحمهما ربنا ارحمهم كما ربونا صغارا اللهم اغفر لوالدينا وارحمهم كما ربونا صغارا واغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم احفظنا اللهم احفظنا واحفظ ديننا ودنيانا واحفظ أمن بلادنا واحفظ أمن بلادنا يا سميع الدعاء اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين اللهم إنا نسألك من كل خير خزائنه بيدك ونعوذ بك من كل شر خزائنه بيدك اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمورنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي نيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين بارك الله فيكم